عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের দর্সে আলোচ্য বিষয় রয়েছে আদব। আমরা আদব নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে, আমরা আদবগুলো শিখব। আর আমরা একথা বারবার বলছি যে আমাদের বিষয়গুলো ঠান্ডা গরম বিষয় না, কারো বিরুদ্ধে না, কাদা ছোড়াছড়ি না, রাজনৈতিক ব্যাপার না, জেহাদি ব্যাপার না। আমাদের ব্যাপার হলো কি, ঠান্ডা ঠান্ডা ব্যাপার। কারণ ঠান্ডা খেতে খেতে যদি অভ্যস্ত হন আর ঠান্ডা যদি না খান, তাহলে ঠান্ডাটা দরকার আছে, তাই না? গরমের দিনে ঠান্ডা দরকারও আছে। এগুলো হচ্ছে ইসলাম, ইসলামের খুঁটিনাটি। যদি আপনি ইসলামকে নিজের জীবনে নিজের দেহের মধ্যে প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে ওপর তলায় কি করে পারবেন? এজন্য আমরা শুরু করছি নিচে থেকে। যাই হোক, আজকের বিষয় হল শয়ন ও নিদ্রার আদব, ঘুমের আদব। শোয়ার সময় কি করতে হয়? সারাদিন কাজ শেষে খাওয়া দাওয়া করলেন, এশার নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া হলো কিংবা আগে পরে, যাই হোক, এর পরে কি করতে হয়? এশার নামাজের পরে বলা হয়েছে কথাবার্তা বলা নিষেধ। তো আমরা তো এশার নামাজের পরে দাস করি, বরং আমরা তো রাত ১২টা ১টা পর্যন্ত কি করব? যাদের কাজ আছে তারা কাজ করবে। তো নিষেধ মানে, বিশেষ করে নিষেধ এই জন্য যাতে করে মানুষ সকাল সকাল শুয়ে যায় এবং ফজরের নামাজ ঠিকভাবে উঠতে পারে। অনেক মানুষ উঠতে পারে না, কেন? হুজুর দেরি হয়েছে শুতে। দেরি হলো কেন? এই টিভি দেখতে দেখতে, এই চ্যাট করতে করতে, এই নেট দেখতে দেখতে, এই মোবাইল টিপতে টিপতে দেরি হয়ে যায়, এই ফলে ফজরে উঠতে পারে না। আর বিশেষ করে আপনি যদি এসার পরে পরে শুয়ে যান আধ ঘন্টা এক ঘন্টার ভিতরে, তাহলে তাহাজ্জুদ পড়ার ইচ্ছা করলে আপনি তাহাজ্জুদ পড়তে উঠতে পারেন। দেখবেন আপনি নিয়ম করে নেন, তাহলে আপনার ছুটবে না। আর যদি নিয়ম আপনার ঠিক না থাকে, যেমন বহু মানুষ আছে ফজরের নামাজ কি বলে আপনার কোন জায়গায় পার্টি আছে, হ্যাঁ থাকলো, রাত জাগলো, ছুটি আছে, রাত জাগলো, তাদের ফজরের নামাজ যে পড়তে হবে এই জিনিসটা মাথায় থাকে না, পড়তেই হবে এই জিনিসটা মাথায় থাকে না। অনেকে আছে পয়সা দিলে ফজর পরে না হয়, পরে না। অনেকে আছে দায়িত্ব দিলে ফজর পরে, মানে জামাতের কথা বলছি আর কি, দায়িত্ব দিলে পরে না হয়, পরে না। তো এইরকম বহু রকমের মানুষ আছে, আর বহু মানুষ অবহেলা করে, অবজ্ঞা করে ঘুমিয়ে থাকে। আর এই ঘুমিয়ে থাকা মানুষের জন্য জানেন তো, হয় শয়তান কানে পেশাব করে দেয়, আর না হয় মধ্যজগতে কবরে তার মাথায় পাথর মেরে মেরে তার মাথাকে হালকা করা হবে, যে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত। সুতরাং উদাসীন মানুষ, তাই শরীয়তের নিয়ম হল এসার পরে, যাদের টিভি ফিভি নেই, যেমন বিশেষ করে পাড়াগ্রামের কথা বলছি, যারা পাড়াগ্রামে আছে তাদের নিয়ম হচ্ছে যে সারাদিন মাঠে কাজ করে এলো, তারপরে সন্ধ্যাবেলায় কিছু খাওয়া দাওয়া করে, অনেকে তো এসার নামাজ পড়তে মসজিদেও যায় না, বাড়িতেই ঠুকে নিল দিয়ে শুয়ে পড়ল। আর শহরে তো বলতেই হয় না, শহরে রাত জাগে, তাদের দোকান খোলা থাকে, তারপরে আবার দোকান পরদিন খোলে কবে? সকাল ৯টা ৯:৩০টায়। জানি না, অধিকাংশ মানুষ হয়তো ফজরের নামাজ পড়ে না। তো এই হলো দুঃখের বিষয়। আপনি দেখবেন মসজিদগুলোতে মাশাআল্লাহ এসার সময়ে জামাতে লোক আছে, কিন্তু ফজরের সময়ে লোক নেই। তো এগুলো হচ্ছে বড় কষ্টের ব্যাপার। অনেকে আবার ইচ্ছা করে অ্যালার্মটা কি করে, ডিউটির আগে লাগিয়ে রাখে, দোকান খোলার আগে লাগিয়ে রাখে, নামাজ পড়ে নামাজি, কিন্তু শখ সূর্য উঠছে ৭টার সময়, আসে দোকান খুললে মনে কোন ৮টার সময়, তো ৭:৩০টা অ্যালার্মটা লাগিয়ে দিল, ৭:৩০টা অ্যালার্ম বাজলো, বাবু উঠলো, ফজরের নামাজ পড়েনি, ব্রাশ করতে করতে, ব্রাশ করার পর উজু করলো, উজু করে তারপরে হ্যাঁ মাশাআল্লাহ আগে ফজরের নামাজটা পড়লো, তারপরে দোকানে গেল। ভালো লোক না মন্দ লোক? ইচ্ছা করে যদি কেউ নামাজের সময় পার করে দিয়ে নামাজ পড়ে, তা নামাজ কবুল হবে না? ওলামারা বলছেন সেও কাফের, যে সময় পার করে, ইচ্ছা করে, ইচ্ছা করে সময় পার করে অ্যালার্ম দিয়েছে, তার নামাজও আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য সতর্ক করা উচিত প্রত্যেক সেই লোকদেরকে যারা এমন কাজ করে, ফজরের নামাজকে, ফজরের জামাতকে, ফজরের সময়কে কোনো গুরুত্ব দেয় না। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল ও দুর্ভোগ হচ্ছে প্রত্যেক মুসল্লির জন্য। দেখছেন নামাজিদের জন্য ওয়াইল দোজক, কেন নামাজিরা নামাজ পড়ছে ওয়াইল দোজক কেন হবে? কারণটা কি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সব নামাজি না, যে নামাজি নিজের নামাজ সম্পর্কে উদাসীন থাকে, নামাজ পড়ে কিন্তু উদাসীন, সময় চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, এই উঠছি, এই উঠবো, এই সিনটা দেখি, এই ফিল্মটা দেখি, এই দানটা খেলি, এই ক্রামটা খেলি, এই তাসটা খেলি, হতে হতে হ্যাঁ সময় আছে, এই খবরটা দেখি, নিয়ে খবর আসছে তো, এই প্রোগ্রামটা খুব ভালো হুজুর, এই খেলাটা দেখি, তো এই রকম করে করে তারা ঠিক সময় পার হওয়ার আগে নামাজ পড়ে, অথবা সময় পার করে নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজকে নষ্ট করে পড়ে। ফখালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাই নামক উপত্যকা, যেমন ওয়াইল্ড নামক আছে, তেমনি গাই নামক এক উপত্যকা আছে, কারা থাকবে, যারা খেয়াল খুশির অনুসরণ করে চলে এবং নামাজ নষ্ট করে, নামাজ পড়ে কিন্তু নষ্ট করে। তো এই শ্রেণীর মানুষ যারা সকাল সকাল ঘুমাতে চায় না, তো ঘুমের একটা আদব হলো কি, যে আপনি সকাল সকাল ঘুমাবেন, এসার পরে ফালতু কোনো কাজে আপনি রাত জাগবেন না, বিশেষ করে যাদের ফ্যামিলি নেই, ফ্যামিলি থাকলে একটু সমস্যা আছে, ফ্যামিলি দিয়ে বোঝাপড়া এই সেই, তবুও যারা মুরব্বী তারা পারে, তারা আমরা আলাদা রুমে শুয়ে যায়, বাকি ছেলে মেয়ে আমরা যখন, তবুও স্কুল থাকলে পরে দেখবেন বহু ফ্যামিলি আছে, স্কুল থাকলে কাল সকালে স্কুল আছে বাবা তাড়াতাড়ি শুয়ে যাও, আর স্কুল না থাকলে ছুটি না থাকলে সারা সারা রাত জাগো টিভি দেখো, এরকম মানে এটা হচ্ছে কি ছন্ন ছাড়া জীবন। অথচ জীবনের একটা সিস্টেম হওয়া দরকার, যে ঠিক এতটা বাজলে বাস তোমার বা অত নিয়ম মেনে কি চলা যায় নাকি, তাহলেই গেল। নিয়ম যদি মেনে না চলো তাহলে নিয়ম অনুবর্তিতা তোমার মধ্যে নেই, তোমার মধ্যে সময়ানুবর্তিতা নেই, তোমার মধ্যে আনুগত্য নেই, তাহলে আছে কি, তোমার ফজরের নামাজ যে নষ্ট হবে চিন্তাটাই নেই, এই চিন্তাটাই নেই। সুতরাং এটা বড় ভুল আদব হলো কি, যে আপনি সকাল সকাল শুয়ে যাবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘুম একটা বড় নিয়ামত, তাই না, ঘুম একটা বড় নিয়ামত, কিন্তু এই নিয়ামত মানুষের আছে, আল্লাহর নেই। নিয়ামত হলেও এটা ওয়াজালনা নাওমাকুম সুবাতা, ঘুমকে আরামের জায়গা করা হয়েছে, আরামের জিনিস করা হয়েছে। ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইল, আর তার একটা নিদর্শন হল রাতের ঘুম, তোমাদের রাতের ঘুম। সুতরাং রাতের ঘুম, ঘুম যদি হয় তো শরীরে কি আসে, আপনার যেটাকে নিশাত বলে, শরীরের সক্রিয়তা, শরীরের স্ফূর্তি, শরীরের শক্তি কি হয়, ফিরে আনে। একটা রেস্ট নেওয়া বলে না, রেস্ট, খুব কাজ করছেন কাজ করছেন, হুজুর কোমর ধরে গেছে, একটু বসো, বসলে কি হয়, শক্তিটা আবার ফিরে আসে। ঠিক রাত্রের ঘুমটা এই কারণেই আল্লাহ দিয়েছেন, যাতে মানুষ সারাদিনের মেহনতের পর আবার শক্তিটাকে জমিয়ে নিতে পারে, ফিরিয়ে আনতে পারে। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য ঘুম একটা নিয়ামত, আর আল্লাহর জন্য এ সিফাত নেই কেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কেন তাকে না ঘুম স্পর্শ করে আর না তন্দ্রা স্পর্শ করে, কেন আল্লাহ সদা জাগ্রত কেন, যেহেতু আল্লাহর জন্য ঘুম শোভা পায় না, যেহেতু ঘুম হল মানুষের জন্য, মানুষের জন্য নিয়ামত না, এই জন্য জান্নাতে ঘুম হবে না, জান্নাতে ঘুম আছে, এত আরামের জিনিস জান্নাতে নেই, কেন না, ঘুম হলেই আপনার সময় নষ্ট, ঘুম হয়ে যে উপকারটা আপনার হয় সেই উপকার যদি ঘুম না হয়ে হয় তাহলে কি ঘুমাতেন আপনি, ২৪ ঘন্টাই আপনার কাজে লাগাতেন, তাই না। সেই জন্য জান্নাতে সুখ আর সুখ, যদি ঘুমিয়ে থাকেন তো যেটুকু সময় ঘুমিয়ে থাকবেন সুখ থেকে বঞ্চিত না, আপনি আপনার স্ত্রীদেরকে নিয়ে কি করেন, সুখ উপভোগ করেন, সুখ উপভোগ করেন, কিছুই তো নেই আপনার, কাজ নেই, ধান্দা নেই, ইবাদত নেই, না না না জামাতে যেতে হবে না, নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে, কিচ্ছু নেই, খালি সুখ আর সুখ। এই জন্য ঘুম নেই জান্নাতে, ঘুম নেই। তো ঘুম হচ্ছে আখুল মত, মৃত্যুর এক ভাই হচ্ছে ঘুম, এই জন্য আল্লাহ তাআলার জন্য এই ঘুম শোভা পায় না, মানুষের জন্য ঘুম ঠিক না, মানুষ ঘুমিয়ে যায় বলেই ডাকাতি পড়ে, মানুষ ঘুমিয়ে যায় বলেই তার অনেক কাজের ক্ষতি হয়, কিন্তু আল্লাহ তাআলা এই প্রকৃতির সিস্টেমে, শরীর দৈহিক সিস্টেমে দেখা গেছে যে না ঘুম হলে পরে মানুষের ক্ষতি হয়, যদি পরপর দুরাত তিন রাত আপনার ঘুম না হয় তো আপনি খালাস, আপনার শরীর কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো একটা মেশিন যেমন চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, তার যদি রেস্ট না হয় তো তাড়াতাড়ি খারাপ হবে, নষ্ট হবে, ঠিক সেই রকম হয়ে যাবে। এই জন্য মানুষের পক্ষে ঘুম হচ্ছে একটা নিয়ামত। ঘুমের এই স্বাদ ঘুমের আগে কখন অনুভব করবেন তো, বলে ঘুমে একটা আরাম আছে, ঘুমের একটা স্বাদ আছে, সেটা ঘুমের আগে অনুভব হয়, না ঘুমের পরে অনুভব হয়, না ঘুমোতে ঘুমোতে অনুভব হয়, নাকি তিন সময়ই হয়? ঘুম আসছে তখন বেশ একটা আমেজ লাগছে, তারপর যখন ঘুমটা ঘুমিয়ে গেলেন তখন তো আপনার অনুভূতিই নেই, ঘুম থেকে যখন উঠলেন তখন ঘুম থেকে ছাড়তেই মনে হয় না। হুজুর, অনেকে আছে যে ঘুম আসতেও চায় না বা ঘুম ছাড়তেও চায় না, অধিকাংশ যারা একাবাস করে তাদের যাদের বিভিন্ন টেনশন আছে ঘুম আসতেই থাকে, ঘুমে আসতেই চায় না, ঘুম আসতেই চায় না, আবার যখন এসে গেল তখন আর ছাড়তেই চায় না, ছাড়তেই চায় না, যদি না এলার্ম থাকে, যদি না কেউ উঠায় তো গেল, ট্রেন ফেল, ফ্লাইট মিস, কিংবা আপনার ডিউটি মিস। তো এরকম হয়, এরকম ঘুম হচ্ছে এরকম জিনিস। এই জন্য যাদের ঘুম আসে না তাদের খুঁজে এমন কোন ওষুধ আছে যে ঘুম না এলে কি করা যায়? কি ওষুধ আছে জানেন? ঘুম আনতে ওষুধ আছে, সেই ট্যাবলেট খেলে আপনি তো অজ্ঞান হয়ে যাবেন, ঘুম চলে আসবে ঠিকই। আর যদি দুটো তিনটে বেশি খাই নেন তাহলে তো খালাস, চিরদিনকার জন্য ঘুমিয়ে যাবেন। ঘুমের ওষুধ খাওয়া ঠিক না। আপনি একজন মোমেন বান্দা হয়ে যদি বলেন যে আমি ঘুমের ওষুধ চাই হুজুর কিন্তু ট্যাবলেট খাবো না, তাহলে দেখেন শরীরভাবে ওষুধ আছে। সাধারণত ঘুম আনে শয়তান। অপর যখন দেখবে যে লোকটা কাজ আছে তখন কে নিয়ে আসে? এবাদত করতে দেবে না, ঘুম নিয়ে আসবে। ঘুম আনে না কে? শয়তান। ঘুমে বাধা দেয় কে? শয়তান, যাতে করে কষ্ট পায়, যাতে করে ফজরে না উঠতে পারে। ফজরে উঠতে পারবে না, তার জন্য একে সকাল সকাল ঘুম দেয় না, শুয়েও উল্টো পাল্টা করছে বিছানায়, ঘুম আসে না। এই জন্য হাদিসে বলা হয়েছে যখন তোমাদের মধ্যে কেউ বিছানায় উল্টা পাল্টা করবে তো ঘুমাতে পারবে না, তখন কি বলে লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্বার রাব্বুস সামাওয়াতিল আরদি ওয়া বাইনাহুমাল আজিজুল গাফফার, এগুলো একটা দোয়া আছে, যার দোয়াটা আমার এখন মনে আসছে না, এই ধরনের একটা দোয়া আছে, সেই দোয়া পড়তে হবে। এই দোয়া পড়লে পরে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্বার, ঘুম আসছে না তখন দোয়াটা পড়েন। আর যদি দেখেন যে তাতেও ঘুম আসছে না, কি করতে লাগেন? নামাজ পড়তে লাগেন। শয়তান তখন দেখবেন যে হ্যাঁ তো নামাজ পড়তে শুরু করে দিল, তখন দেখবেন ঘুম আসছে। কিংবা শুয়ে শুয়ে তসবিহ পড়তে শুরু করুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একশো বার দেখবেন পুরো হতে হতে কমপ্লিট হতে হতে আপনি ঘুমিয়ে গেছেন, ওই আঙ্গুল ধরাই আছে। এগুলো হয় কেন? শয়তান বাবা যখনই দেখবে তার ক্ষতি হচ্ছে তখনই আপনার লাভ নিয়ে আসবে। শয়তান এমনিতে আপনার লাভ করতে চায় না, সব শয়তান এমনিতে আপনাকে ঘুম পাড়াবে না, যখন তার লাভ হবে তখন আপনাকে ঘুম পাড়িয়ে দেবে। শয়তান এমন যে অনেক সময় মানুষের উপকার করে, কি জন্য? তার বড় ক্ষতি করার জন্য। মানুষের উপকার যখন করছেন তখন জানবেন যে শয়তান আপনার বড় ক্ষতি করছে, আপনি বুঝতে পারেন না। একটা ছোট বাচ্চার হাতে মনে করুন পাঁচটা কুড়ি টাকা, কি বলে আপনার, কুড়িটা পাঁচ টাকার নোট আছে, কুড়িটা পাঁচ টাকার নোট আপনার কাছে আছে, ছোট বাচ্চার কাছে আছে একশো টাকার নোট। আপনি যদি বাচ্চাটাকে বলেন এই তুমি এক কাজ করো, তো আমার এতগুলো না, কুড়িটা নাও আমাকে একটা দাও, তোমার দেখো কুড়িটা হয়ে যাবে আর আমার একটা হবে, সমস্যা কি? বাচ্চাটা বুঝবে কি না? অনেক সময় মানে লাভটা বেশি দেখাতে হবে। লাভটা বেশি বলতে কি, যে দশটা মনে করুন, দশটা পাঁচ টাকার নোট হলে পঞ্চাশ টাকা হয়, তো পঞ্চাশ টাকা তো পাঁচটা নোট না আমাকে একটা নোট দাও, তো আপনি নিলেন তার কাছ থেকে কত? একশো, দিলেন কত? পঞ্চাশ, কিন্তু বাচ্চা বোঝে না। এইরকমই শয়তান যখন দিচ্ছে আপনি মনে করছেন আমাকে পাঁচটা দিল, কিন্তু আসলে দিল কত কম দিল? পঞ্চাশ কম দিল। আপনি খেয়াল করতে পারেন শয়তান ঠিক এরকম, যখন জানবেন যে আপনার উপকার করছে তখনই জানবেন যে আপনার সে বড় ক্ষতি করছে। তো শয়তান থেকে আপনি যদি মুক্তি চান তাহলে আপনি আল্লাহ জিকির করুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে, কিংবা যদি মুখস্থ কোরআন থাকে কোরআন পড়তে থাকে, ঘুম নাই বা এলো কাজে লাগান ঘুম সেই সময়টাকে, দেখবেন আপনার এক সময়ে ঘুম এসে যাচ্ছে। বেশ, তাহলে এই ঘুমের স্বাদ ঘুমের আগে পরে এবং ঘুমন্ত অবস্থায় সব সময় অনুভূত হয়। ঘুম যখন আসে তখনও আমেজ আসে, ঘুমের সময়ও আপনার বেশ শরীরটা ভালো থাকে, আর ঘুম থেকে উঠে যদি ঘুমটা ঠিকভাবে হয় শরীরটা ফ্রেশ লাগে। তো এই হচ্ছে ঘুম। ঘুমের মাঝেই মানুষ তার কর্মশক্তি পুনরায় নতুন ও সতেজ ভাবে ফিরিয়ে পায়। ঘুম হল মৃত্যুর ভাই, তাই ঘুমের আগে এমন কিছু পালনীয় আদব আছে যা পালন করলে মানুষ নিরাপদে রাত্রি যাপন করতে পারে, সেই আদবগুলো শুনে রাখুন। ঘুমের সময়ে মৃত্যুকে স্মরণ করতে হয়, তাই না? ঘুমের সময়ে মৃত্যুকে স্মরণ করতে হয়। আমরা যখন ঘুমের দোয়া বিষয়ে বলব তখনই আমরা বলব, আমরা কি ঘুমের দোয়া কে বলবে? দাঁড়ান আমি বলছি, কে বলবে কে বলবে? হ্যাঁ সত্তর ভাই, ঘুমের দোয়া কি? ঘুমের সময় কি দোয়া বলতে হয়? শুলেন বিছানায়, কিভাবে শোবেন বলছি, দোয়াও কিভাবে পড়বেন বলছি, কিন্তু কি দোয়া পড়তে হয় দেখি পরীক্ষা। কি দোয়া পড়েন আপনি ডেলি শুয়ে? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেলে তো হবে না, আপনি তো গত রাত্রে পড়েছেন, তাই না? এখন ২৪ ঘন্টা হয়নি তো, ভোলার কথা না, নাকি পড়েন না আপনি কোনোদিনই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়াহিয়া। তার মানে বোঝা যাচ্ছে যে অধিকাংশ মানুষ পড়ে না, বুঝতে পারছেন? আমরা মুসলমান, মুসলমানদের আমল দেখছেন, জিহাদ জিহাদ করে চিল্লাচ্ছি, তাবলিগ তাবলিগ করে চিল্লাচ্ছি, রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চিল্লাচ্ছি, কিন্তু নিজেদের মধ্যে ইসলাম নেই, বুঝতে পারছেন? ছোট ছোট বিষয়গুলোই নেই, ছোট ছোট এগুলোই নেই, আমরা জানি না, বলছে এগুলো জরুরি না। ঠিক আছে, জরুরি না, কিন্তু তোমরা এগুলো তো কমসে কম ইসলামের মধ্যে পড়ে, এগুলো তো ব্যক্তিগত জীবনে কি করতে হবে, ফিট করতে হবে। তো কি বলতে হবে? বিসমিক আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া। দেখেন, আমি তোমার নামে মরি আর বাঁচি। দেখেন, মরণের, মরণকে স্মরণ এখানেও করা হয়। যাই হোক, শোনেন আদবগুলো। শোবার আগে আপনি যখন বাড়ি ঢুকবেন, বাইরে থেকে এলেন কাজ টাজ করে, যাই হোক, পুরুষ মহিলা সবাই, মহিলা তো বাড়িতেই থাকে, তাকে তো আর, যদি বাইরে থাকে এসে ঢুকবে, ঢোকার সময় দরজা যখন খুলবে কি বলতে হয়? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করবে। এতে আপনার জন্য পর্দা এবং শয়তান ও মানুষ থেকে নিরাপত্তা লাভ হবে। কিভাবে? জাবের রাযিয়াল্লাহু তাআলা বলছেন, ইযা কানা জুনহুল লাইলি আও আমসাইতুম ফাকফু সিবিয়ারাকুম। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সন্ধ্যা হবে তখন তোমাদের বাচ্চাদেরকে ঘর থেকে বেরিয়ে দিও না, তারপর যখন একটু রাত হয়ে যাবে তখন ছাড়ো। কেন না? সেই সময় শয়তান ছড়িয়ে পড়ে, সূর্য ডোবার সময়ে শয়তান ছড়িয়ে পড়ে। তারপর ওয়া আগলিকুল আবওয়াব, এবারে ছেলেরা যখন ঘরে ফিরল, সবাই যখন ঘরে ফিরল মোটামুটি এসার সময়, তখন দরজা সমূহ বন্ধ করে দাও, দরজাগুলো বন্ধ করে দাও। ওয়াজকুরু ইসমাল্লাহ, দরজা বন্ধ করার সময় কি বলো? বিসমিল্লাহ। ফাইন্না শয়তান লা ইফতাহু বাবান মুগলাকান, শয়তান বন্ধ দরজা খোলে না। বলো হুজুর, দরজা দিয়ে তো বাড়ির উপর দিয়ে তো ফাঁকা থাকে, সেদিকে শয়তান আনতে পারে না, কিন্তু আল্লাহ জিকির নিয়ে যখন দরজা বন্ধ করেছেন, আপনার প্রবেশ পথ বন্ধ করেছেন, তখন অন্য পথ দিয়ে শয়তান আসবে না। তারপরে বলছেন গাত্তুল ইনা ওয়া আওকুস সিকা, যদি কোন খাবারের পাত্র থাকে তো খাবারগুলো কি করো? ঢেকে দাও। পান পাত্র থাকলে পানি, যেমন কলসি, পানির যেমন যে মশক আগে ছিল, বন্ধ করে দাও, যাতে তাতে কোন ভাইরাস, কোন পোকামাকড় ইত্যাদি না পড়ে। রাতে যেহেতু ঘুমিয়ে থাকবে, তাছাড়া জানাই যাবে না, বিশেষ করে রাতে এটা খেয়াল, দিনেও ঢেকে রাখতে হয় কিন্তু বিশেষ করে রাতে ঢেকে রাখতে হয়। ওয়া আতফিউস সিরাজ, বাতি নিভিয়ে দাও। বাতি নিভিয়ে দাও কেন? বাতি নিভিয়ে দাও, সে যুগের কথা ভাবেন, কিংবা আমাদের দেশে যারা পাড়া গ্রামে বাস করে, যেখানে এখনো লাইন কারেন্ট যায়নি, কি ব্যবহার করে তারা? কেরোসিনের বাতি। কেরোসিনের বাতি তো ক্ষতি আছে, আর আগের যুগে ছিল তেলের বাতি কিংবা মোমবাতি। এই বাতি যদি জ্বালিয়ে রাখা হয় তাহলে কিভাবে ক্ষতি হয় দেখুন মানুষের। বাতি জ্বলছে, তেলের বাতি। হাদিসে বলা হয়েছে ফাইন্না শাইতান লা ইয়াহুল্লু সিকান ওয়া লা ইফতাহু বাবান ওয়া লা ইয়াকশিফু ইনান। এখানে বলা হয়েছে ফাইন্নাল ফুয়াইসিকাতা তুযলিমু আলা আহলিল বাইতি বাইতাহুম, জিনিসপত্র ঢেকে দাও, যদিও যদি কিছু না পাও ঢাকার তো একটা কাঠও ঢেকে দাও, সম্পূর্ণ ঢাকা হচ্ছে না, তবুও কিছু ঢাকার জন্য তাতে রাখো, শয়তান কমসে কম সেখানে যাবে না। আর বাতি নিভিয়ে দাও কেন? তার কারণ ইঁদুর খাবার খুঁজে বেড়ায়, কিছু না পেয়ে ওই তেলওয়ালা বাতিটা মুখে নিয়ে নিজের গর্তে নিয়ে যেতে চাইবে, আর বাতিটা জ্বলছে, বাতিটা যাওয়ার সময় যেখানেই পাবে আগুন সেখানেই সে নিজের কাজ করতে ছাড়বে না? ছাড়বে না, নিশ্চয়ই ছাড়বে না। যে কোনো কাপড়ে কিংবা যে কোনো জিনিসে আগুন ধরার চপ করে ধরে যাবে, তুমি ঘুমিয়ে থাকবে বুঝতে পারবে না। এই জন্য বাতিটা ঘুমিয়ে ঘুমাও, এ কি বলে নিভিয়ে ঘুমাও। এইরকমই আপনারা দেখবেন কেরোসিন বাতি, যদি আপনার একটা রুম বন্ধ থাকে আর সেখানে যদি কেরোসিন বাতি জ্বলতে থাকে, তো আপনি নিজে যারা পাড়া গ্রামে বাস করেন তারা দেখবেন ফজরের সময় অবস্থাটা কি হয়, কি হয়, কালো তো হয়, কেরোসিনের একটা এ আছে না, গ্যাস আছে, কেরোসিনটা পুড়ে একটা গ্যাস তৈরি হয়, সেই সেই গন্ধে আপনার জীবন মরণ হতে পারে। আপনারা খবরে শুনে থাকবেন এক ব্যাংকে এরকম ইয়ে চলছিল, ভিতরের জেনারেটর চলছিল, জেনারেটরের যে ধোঁয়া মানে ডিজেল পোড়ার যে ধোঁয়াটা আছে সেটা গ্যাস একটা, কি গ্যাসটার নাম বলছে, তো সেখানে যে কর্মী ছিল কি বলে ওটাকে নিরাপত্তা কর্মী, শেষ ওই গ্যাসে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আপনি এই যে শীতের দিনে আজকে প্রচন্ড শীত পড়েছে, তো সেই শীতের রাতে যদি আপনি আপনার রুমটাকে বন্ধ করে দিয়েছেন ভিতরে হিটার চালিয়ে রেখেছেন, তাই না, হিটার চালিয়ে রেখেছেন, আর হিটারের কাজ কি, যে কোনো আগুনের কাজ হলো অক্সিজেন কি করে পুড়িয়ে দেয়, অক্সিজেন নষ্ট করে, অক্সিজেন পোড়ায়, তো অক্সিজেন যখন পুড়িয়ে দেবে আর আপনার অক্সিজেন ছাড়া বাঁচার উপায় নেই, তো অক্সিজেনটা যদি পুড়ে যায় আর চারিদিকে এমন ভাবে বন্ধ থাকে যদি অক্সিজেন ঢুকতে না পায় তো আপনি মরে বসে থাকবেন, অনেক লোক মরেছে এভাবে। তো বিভিন্ন ভাবে বাতি জ্বালিয়ে রাখা, আগুন ছেড়ে রাখা ক্ষতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকুন নারা ফি বুয়ুতিকুম হিনা তানামুন, যখন তোমরা ঘুমাতে যাবে তার আগে তোমরা সমস্ত আগুন কি করে দাও, নিভে দাও, এমনকি চুলোর আগুনও, যেখানে পাড়া গ্রামে চুলোতে রান্না হয় ওই কাঠের রান্না হয়, দেখবেন সেখানেও কোন বিপদ আসতে পারে, কোনো কিছু ঝড় ঝড় হলে পরে সেখানে গিয়ে সেই আগুন ছড়িয়ে যেতে পারে। তারপর ধরুন পাড়া গ্রামে এটাও আছে, গরু বাছুর যাদের আছে, যারা গরু বাছুর পালে তারা ওই গরু বাছুরকে মশা থেকে বাঁচাবার জন্য কি করে ধোঁয়া দেয়, কিসের ধোঁয়া, ওই যে খড় ইত্যাদি ধোঁয়া দেয়, কিন্তু সেই সেটা হঠাৎ করে মাঝ রাতে যদি জ্বলে ওঠে, দাউ দাউ করে জ্বলে উঠলে পরে আপনার চাল ও খড়ের, তারপরে পাশে হয়তো খড়ের পায়ে যে আছে পালুই যাকে বলে, খড় বাঁধা আছে কিংবা অন্য কিছু বাঁধা, জ্বালানি বাঁধা আছে, সব পুড়ে শেষ হয়ে যাবে। এই জন্য এগুলো হচ্ছে বাস্তব ভিত্তিক মানে সতর্কতা, সতর্কবাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা এটা করো না, তাহলে তোমাদের ক্ষতি হবে না। বিছানায় যাওয়ার আগে উজু করে নেওয়া মুস্তাহাব, বিছানায় যাওয়ার আগে কি করতে হয়, উজু করে নিতে হয়, এটা মুস্তাহাব, জরুরি না, এই কাজের ফজিলত রয়েছে বিরাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আব্দিন বাতা তাহিরান ইল্লা বাতা ফি শিআরিহি মালাকুন কুল্লামা তাকাল্লাবা মিনাল লাইলি সাআতান ক্বালাল মালাকু আল্লাহুম্মা ইগফির লি আব্দিকা কামা বাতা তাহিরা। যে ব্যক্তি উজু অবস্থায় রাত্রি যাপন করে তার অন্তর্বাসে এক ফেরেশতাও রাত্রি যাপন করে, অন্তর্বাস মানে মানুষদের, মানুষের দুরকম লিবাস হয়, এক হচ্ছে বহির্বাস আর এক হচ্ছে অন্তর্বাস। বহির্বাস যেমন আপনি যেটা বাইরে পড়ে আছেন, অন্তর্বাস ভিতরে যেমন গেঞ্জি যেমন জাঙ্গিয়া, এগুলো কি বলা হয় অন্তর্বাস। মেয়েদের যেমন উপরে যেটা শাড়ি কিংবা বোরকা কিংবা ম্যাক্সি পরে থাকে, কিন্তু ভিতরে কি থাকে, ভিতরে হয় জাঙ্গিয়া না হয় বিড়া ইত্যাদি, এগুলো কি অন্তর্বাস, ছায়া অন্তর্বাস। তো অন্তর্বাসে কি থাকে, ফেরেশতা রাত্রি যাপন করে, আল্লাহু আকবার, আপনার গেঞ্জির ভিতরে থাকেন ফেরেশতা। কখন, যদি আপনি উজু করে শোন, উজু করে যদি শুয়ে আপনি ঘুমান তাহলে ফেরেশতাও আপনার অন্তর্বাসে রাত্রি যাপন করেন। সুতরাং যখনই সে জাগ্রত হয় তখনই ফেরেশতা বলেন, হে আল্লাহ তোমার বান্দা অমুককে ক্ষমা, যখনই আপনি জাগবেন তখনই আল্লাহ ফেরেশতা কি বলবেন, আল্লাহ তুমি তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কারণ সে উজু অবস্থায় রাত্রি যাপন করছে, আল্লাহ আকবার, কারণ সে উজু অবস্থায় রাত্রি যাপন করছে। আর এক হাদিসে আছে, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাআরু মিনাল লাইলি ফায়াসআলুল্লাহ খায়রা মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়্যাহ। যে কোন মুসলিম যখনই উজু অবস্থায় রাত্রি যাপন করে, অতঃপর রাত্রিতে সবাক জেগে ওঠে, শুধু জাগলে হবে না, কথা বলতে হবে জেগে, ইহকাল ও পরকাল বিষয়ক কোন মঙ্গল প্রার্থনা করে, তখন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা বলল, অনেক কিছু বলতে চাইল, পারল না পারল, বাংলাতেই বলল, যে আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তা নামাজ পড়তে হয়নি, কি করতে হয়, শুয়ে শুয়েই, কিন্তু আগে উজু করে শুয়েছে, দিয়ে যখন জাগলো তখন আল্লাহ ফিরলি, কিংবা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আসন করো, কোন টেনশন থাকলে আপনি কালকে যাবেন এক কাজে, আল্লাহ তুমি কাজটা আসন করে দিও, আল্লাহ আমার মামলাকে আমার মামলায় আমাকে জিতিয়ে দিও, এইভাবে যে সব টেনশন থাকবে আপনি যদি উল্লেখ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তখনই আল্লাহ তাআলা তাকে তাকে তা প্রদান করে থাকেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন। অবশ্য আগে উজু থাকলে এবং তা নবায়ন না করলে ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ। তার মানে এশার পরে এশার সময় উজু করেছেন আর ভাঙেনি উজু আপনার, সবার সময় সেই উজু আছে, তাহলে এই ফজিলত পাওয়া যাবে? হ্যাঁ, কারণ আপনি উজু অবস্থায় আছেন। যে জরুরি নয় যে উজু আছে তাও আবার নতুন করে করতে হবে, এটা জরুরি না। উজু অবস্থায় ঘুমালে শয়তানের তামাশা থেকে নিরাপত্তা লাভ করা আপনার সম্ভব হবে। বিছানায় গিয়ে বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিন। আপনারা দেখবেন অনেকের বিছানা, যেমন আমাদের বিশেষ করে ব্যাচেলর যারা, বিছানা বিছানাই থাকে, বছরের পর বছর পড়েই থাকে, অনেকে তো পরিষ্কারও করে না। আপনি দেখবেন গিয়ে যেন মনে হচ্ছে বিছানা বসতে ইচ্ছা হয় না, কেন, মানে সে বেড কভার চেঞ্জ করে না, ধোয় না, কারণ সে সময়ই পায় না, অবসরই পায় না, বেচারি সে মেহনতের পর মেহনত করেই যাচ্ছে, আর মানে সে বিছানায় বসতে ইচ্ছা হয় না। না, আপনি যখন বিছানায় যাবেন, কমসে কম বিছানার উপরে যদি আপনার মনে করুন কম্বল রাখা আছে, তো সেটাকে ঝেড়ে সরিয়ে আপনি ঝেড়ে পরিষ্কার করে তারপরে শোন। অবশ্য আজকাল খাটের জামানা বলে খাটের উপরে অতটা বিপদ নেই যতটা মাটিতে বিছানা হলে আছে। মাটিতে বিছানা হলে পরে সেখানে বেশি কোন জায়গায় সাপ ঢুকে থাকবে, কোন সময় বিছা বিছু যাকে বলে ঢুকে থাকতে পারে, তো এইভাবে সরীসৃপ সেখানে ঢুকে বসে আছে, আপনি জানেন না, আপনি গেই দিগবাজি দিয়ে শুয়ে পড়লেন না, ঢাকা নিলেন, তার ভিতরে কি আছে, সাপ আছে বিছু আছে, তো আপনাকে দংশন করবে না করবে না? এই জন্য বিছানা আপনি ঝেড়ে শোন, বিছানা আপনি ঝেড়ে শোন, ঝেড়ে বিছানা শুতে হয়। বলে আমাদের বাংলাতে বলে কি একটা কথা আছে, কয়েকটা কথা আছে, আমাদের একটা হচ্ছে কি, আসন টেনে বসো, আসন টেনে বসো, পরকে দিয়ে খেয়ো, আর বিছান ঝেড়ে শুয়ো, এভাবে কি কয়েকটা পরপর কথা আছে, কিন্তু খুব জ্ঞানের কথা। আসন টেনে বসো মানে কে তোমাকে বসতে আসন দিয়েছে, মানে চেয়ার দিয়েছে, কিংবা মোড়া মোড়া বোঝেন তো, মোড়া দিয়েছে, একটু টেনে নিয়ে তারপরে বসবে, কেন না হয় এপ্রিল ফুলের মতো বোকা হতে পারো। দেখেছেন এপ্রিল ফুলে কেমন বোকা বানায় মাস্টারদেরকে, একটা ঠ্যাং ভাঙা চেয়ার নিয়ে সামনে রেখে দেয়, তারপর মাস্টার যখন বসে দিকবাজি দিয়ে পড়ে, বলে এপ্রিল ফুল আছে, তো এপ্রিল ফুল বোকা, সবাই বোকা, ওই দিনে বোকা পালন করে, বিজাতির প্রথা, এটা মুসলিমদের জন্য জায়েজ না। তো আসন টেনে বসলে পরে এটা হয় না, এই জন্য আসন টেনে বসো, পরকে দিয়ে খেয়েও মানে মানে হয়তো বা সে খাবারে হয়তো শত্রু পক্ষ আছে, বিষ দিয়েছে, তুমি পরকে দিয়ে খেও, পরে যদি না খায় জানবে সমস্যা আছে, কিংবা মুরগি থাকলে মুরগিকে দাও একটু খেতে দেখো, সে যদি মারা যায় তাহলে খেও না, বিড়াল থাকলে বিড়ালকে দাও, মারা যাবে সঙ্গে সঙ্গে বিষ হলে, তো মানে একটা মানে বাস্তবতার হিকমত আছে বলা হয়। তো শোবার সময় ঠিক ঝেড়ে বিছান ঝেড়ে শুয়ে, তার মানে কি, সেখানে যদি কোন সরীসৃপ থাকে, পোকামাকড় থাকে, তাহলে সেটা চলে যাবে, পরে তোমার নিজেরই ক্ষতি হবে না, যেহেতু বিছানা বা তার চাদরের নিচে সাপ বিছা বা অন্য কিছু কোন পোকার মাকড় থাকলে তা দূর হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই জন্যই সেই নির্দেশ দিয়েছেন, নিজেও বিছানা ঝেড়ে শুতেন। বিছানায় দেহ রেখে দাম কাতে শুয়ে যান, বিছানায় দেহ রেখে কোন কাতে শোবেন, ডান কাতে শোবেন, ডান গালকে ডান হাতের উপর রাখেন, ডান গালকে এইভাবে ডান হাতের উপরে রাখবেন, ডান কাতে শুলেন, ডান পার্শ্বে শুলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিজে আমল করেছেন এবং উম্মতকে করতে নির্দেশ দিয়েছেন, যেহেতু এইভাবে শোয়া স্বাস্থ্যের জন্য ফলপ্রসূ, ডান ভাবে শোয়া। বলা হয়েছে যে ডান পাশে শুলে হৃদয়টা লটকে থাকে, আর হৃদয় লটকে থাকলে ঘুম বেশি হবে না, তার ফলে আপনি ভালোভাবে উঠতে পারবেন, আর বাম কাতে শুলে হৃদয়টা বেশ আরামের সাথে থাকে, এই জন্য ঘুম গাঢ় হয়ে যায়। সেটা যাই হোক, যে কোনো হিকমত হোক, আমরা হয়তো সে হিকমত জানতেও না পারি, মোট কথা শোবার সময় ডান দিকটা ভালো দিক, তাই শোবার সময়ে ডান কাতে ডান পার্শ্বে শুতে হয়। এরপর আয়াতুল কুরসি পড়ুন, এরপর আয়াতুল কুরসি পড়ুন, আল্লাহর তরফ থেকে দেহ রক্ষী পাবেন এবং রাতে আপনার কাছে শয়তান আসবে না। ওই যে আপনারা লম্বা হাদিস জানেন, আবু হুরায়রা পাহারা দিচ্ছিলেন, রমজানের সাদকা পাহারা দিচ্ছিলেন, তারপরে আসে আর চুরি করে নিয়ে যায়, আসে আর চুরি করে নিয়ে যায়, প্রতিদিন ধরে, আর এমন কথা বলে, আর ছেড়ে দাও আমার এই আছে, আমার ওই আছে, আবু হুরায়রা নরম রহম করে ছেড়ে দেন। তৃতীয় দিন আজ আমি তোমাকে ছাড়ছি না, তোমাকে বলছি আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি এমন একটা জিনিস বলে দেবো শয়তান তোমার কাছে আসবে না। কি বলছি? আয়াতুল কুরসি পড়ো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার। তখন বলে, তুমি কি জানো কার সাথে কথা বলেছ? কে বলছে? হচ্ছে ইবলিস, খবিস, ইবলিস। কিন্তু সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সব থেকে বেশি মিথ্যুক সে, কিন্তু তোমাকে যেটা বলছে সেটা সত্যি। এই জন্য মিথ্যাবাদীরা সবসময় মিথ্যা বলে তা না, অভিনেতা অভিনেত্রীরা সবসময় অভিনয় করে কি না, না সময়ে করে। তো শয়তান মিথ্যুক, খুব বেশি মিথ্যুক, চরম মিথ্যুক, কিন্তু তোমাকে যে কথাটা বলেছে সেটা সত্য। তার মানে কি? আয়াতুল কুরসি পড়লে শয়তান কাছে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন, সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করতে হবে। তাহলে আয়াতুল কুরসি পড়লেন আর সূরা বাকারার শেষ দুটি আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা থেকে শেষ পর্যন্ত, ফানসুন্নার আল কওমিল কাফিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রে সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে তার জন্য সকল বস্তুর অনিষ্ট হতে যথেষ্ট হবে। মান কারা বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহ, বাস সূরা বাকারার শেষ দুটো আয়াত পাঠ করলেন আপনার যথেষ্ট। তার মানে কোনো অনিষ্ট আপনার হবে না, যে কোনো অনিষ্ট থেকে, যে কোনো ক্ষতি থেকে, যে কোনো বিপদ থেকে যথেষ্ট। অথবা আপনি যদি রাতে নামাজও নামাজ পড়তে নাও উঠতে পারেন যথেষ্ট, তাহাজ্জুদের জন্য যথেষ্ট। আল্লাহ কত ফজিলতপূর্ণ, শোবার পরে শোবার শুয়ে বিছানায় শুয়ে শুয়ে খালি দুটো আয়াত পড়লেন, বেশি না লম্বা, ক লাইন হবে, পাঁচ লাইন কি ছ লাইন হবে। এ যদি কারো মুখস্থ থাকে, এবং আমরা মুখস্থ করিয়েছিলাম রমজানে, তো পড়তে হয়। কোন কোন বর্ণনায় আছে, ওই দুটি আয়াত যদি বাড়িতে তিন রাত পাঠ করে তাহলে শয়তান সে বাড়ির কাছেই আসে না। আর কোন কোন বর্ণনায় আছে, যদি একবার পড়া হয় তাহলে তিন রাত শয়তান আসে না, তিন রাত সে বাড়িতে শয়তান আসে না। যাই হোক, টাইম বোধহয় আমাদের শেষ হয়ে গেছে, অতএব আজকে এই পর্যন্তই থাক। পরে ইনশাআল্লাহ আমরা আবার কথা যে বাকি থাকলো আলোচনা করব মঙ্গলবারে। বাকি শয়নের কথা, শোবার সময়ে যে যে আদব আছে সেই আদব আমরা নিশ্চয়ই আলোচনা করব, এবং সেদিনে আমরা শেষ করব যে শয়নের সময়ে কি কি আদব, এবং কিভাবে শুলে পড়ে আমাদের কোনো ক্ষতি হবে না, এবং কিভাবে শুলে পড়ে আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যা শুনছি তা আমল যেন করতে পারি। আল্লাহুম্মা আমুন, আমিন। আর বিশেষ করে দোয়াগুলো মুখস্থ করেন, আপনাকে সব দোয়া পড়তে হবে না। আপনি যদি একটা দোয়া পড়েন, কমসে কম একটা দোয়া পড়েন, যেমন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, কমসে কম একটা পড়েন, তারপরে বাকি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জানাই আছে, কিন্তু এগুলো পড়তে হবে। সমস্যা হচ্ছে, আপনি যদি কানে ইয়ারফোন রেখে, দেখছেন কানে ইয়ারফোন লাগানো আছে, কানে ইয়ারফোন রেখে যদি আপনি গান শুনতে থাকেন, কিংবা হ্যাঁ যদি ইসলামী কোনো জিনিস শুনেন আলাদা কথা, কিন্তু গান শুনতে থাকলেন, কিংবা নেট লাগিয়ে বিবির সঙ্গে কথা বলতে লাগলেন, ভিডিও চ্যাট করে, যেমন এই যে ভিডিও চ্যাট দেখা যাচ্ছে, আপনি দেখলেন সেও দেখল, তাহলে নিশ্চয়ই বিশাল ক্ষতি হবে। আর শুয়ে শুয়ে আপনি কি দেখবেন? আপনি কি আল্লাহ নবীকে স্বপ্নে দেখবেন? যদি এই করতে করতে ঘুমান, আল্লাহ নবীকে দেখতে হবে স্বপ্নে? না, ভালো স্বপ্ন দেখবেন, আপনি খারাপ স্বপ্ন, নোংরা স্বপ্ন দেখবেন। অতএব আল্লাহ তাআলার পানা। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।